الاسماء التي صدقت اعدادها لتحقق الاستعمال لها وبنيت اوائلها على السكون فقدفل عليها مبتدعا بها حمده الوصل لان من داب ان يقتدئ بالمتحرك ويقتيق على الصادق ويشهد له تصريفه على اسماء واسامي وسمن وسميت وماضي السمن تاكدن لغتن فيه آبحث خمسا پرتھم شنی اکثر بسم اللہ الرحمن الرحیم المدے کالی بھائی جبھی پاسٹی بحث کریں گے ان میں سے پہلا بحث کا نحوی بحث تو نحوی بحث بات کے متعلق پڑ چکے ہیں اب نحوی بحث اسم کے متعلق کرائے ہیں اسم یہ مشتق ہے اس میں کسی کا کوئی کلام نہیں لیکن اس کا مشتق منہ کون ہے اس میں بسرین اور کوفین کے درمیان اختلاف ہے چنانچہ بسرین کہتے ہیں کہ یہ ناقص ہے اور کوفین کہتے ہیں یہ مثال ہے علم سیگا کے اندر مثال ناقص صحیح اضواف محمود یہ سب پڑھ چکے ہو اور شعر کے اندر اس کو انہوں نے بیان کیا ہے مانے رکھتے ہوئے کسانر کتاب تو بسندر نزدیک یہ ناقص اور کفندر نزدیک مثال ناقص کا معنی ہے لام کلمہ حرف علت ہونا اور مثال کا معنی ہے ہا کلمہ حرف علت ہونا پھر بسند ناقص کہتے ہیں اس میں آپس میں اختلاف ہے یہ ناقص ہوا بھی ہے یا ناقص یا بھی ہیں دونوں طرف قول ہے بعض کہتے ہیں ناقص ہوا بھی ہے اور بعض کہتے ہیں ناقص یا بھی ہے اس اختلاف کا منشا کہتے ہیں سماؤت اور سامائت دونوں لفظ مستعمل ہے وہ ابھی بھی ہے یا بھی ہے جیسا کہ علاؤت اور علیت الگن یا تو علی جن دونوں کے اندر واؤ اور یا ہو سکتے ہیں لہذا اسم کے اندر بھی واؤ اور یا ہو سکتے ہیں بسم کی قول کے مطابق یعنی ساماؤ کی کھیل کا سیکھا ہے اور سامائی کی بہرحال بسرین چاہتے ہیں اسی مشتق ہے آسمان سے چاہتے ہیں اصل میں یہ آسما گن سلو اللہ کی ہندی پر آدھا دہا اسمن اصل میں تھا اسمن سمن گن رکھے کیا تو کہتے ہیں اسمن سمن گن رکھے کیا واؤ پھر تحقیق کرنے کی وجہ سے اسی کے توالی حرف آ گیا سینر میں تھے پیش وال میں تھے پیش ارے میمیل میں تھے پیش واؤ مسادہ سمو گن سین میم واؤ لیکن اس کا کثرت استعمال ہے اور توالی حرکات کی وجہ سے شکال پیدا ہوا کثرت استعمال کے عدل سے اس کو تحقیق کرنا چاہیے مقبول یہ توالی حرکات بھی شکل پیدا ہوا خاصوں کا استعمال کی اور دل سے اس میں تفقیق کی ضرورت ہے۔ اعلی اعراب تفقیق کرنے کی دو صورت اختیار کرتے ہیں، ایک آخر کے حرف کو حذف کر دیتے ہیں اور شروع کو ساکن کر دیتا ہے، اس لیے پہلے تو واو کو حذف کر دیا اور سین کو ساکن کر دیا، لیکن شروع ساکن پڑھنا مشکل ہے اور اہل عرب شروع ساکن نہیں پڑھتے بلکہ حرکت کے ساتھ پڑھتے ہیں، یہ بھی عبارت کے اندر ہے۔ لأن من دعابهم أن يبتدعوا بالمتحرك ويقيقوا على الساكن، کہتے ہیں پرتھم تو شروع کرے حرکتر دارا اور شیشتا کے ساکن کرا دے، ساکن مانے حضب کرا دے، کہتے ہیں اسمن سنوکن تھا واو کو حضب کر دیا اور شروع کو ساکن کر دیا، لیکن شروع ساکن پڑھا نہیں جا سکتا، اس لیے حمزہ اثر لایا اسمن ہو گیا۔ اور بسرن کافین کہتے ہیں وسمن بسمن تھا، کہتے شروع سے واو کو حذف کر دیا اور اس کی آواز میں الف لایا، حمزہ لایا، اسمن ہو گیا۔ اسی کو عبارت میں پڑھوں کہہ رہے ہیں اور اسم اندر بسرین مینار آسما، کہتے ہیں اسیم بسم کی نزدیک ان اسیموں میں سے ہے، اسیمیر بہبتن آسما زمان آئے تھے، ان اسیموں میں سے ہیں جس کی آخر کو حذف کر دیا جاتا ہے، آزاد آخر کے حرف کو کہتے ہیں، جن کی آزاد آخر کو حذف کر دیا جاتا ہے، یہ کثرت استعمال یہاں کہتے کثرت استعمال کرنے، کثرت استعمال تحقیق چاہیے، ان کے کہنا طوال یہ حرکت کرنے سکیل ہو گیا اور بنیاد اوائی لوہا اللہ سکون، شیشتا ساک حضر کر دیں اور شروعتا ساکن پڑے، ایکن شروع ساکن پڑا جائے نا باہل عرب شروع ساکن پڑے نا، اے جنگا تار شروع تے حمدہ اصل کیانا ہوئے سے فاکوتی کھلا علیہا مقتدعاتن مقتدعان بیہا حمدہ الوصلے، شروع کرنے کی غرض سے حمزہ اصل کو شروع میں داخل کیا۔ لأن من دعویہم أن يبتدعوا بالمتحرك، اس لیے کہ اہل عرب کے طریقہ عادت میں سے ہیں، دعوی طریقہ عادت کہ وہ متحرک سے شروع کرتا ہے اور یقیقوا على الساکن اور وقف کرتا ہے ساکن پر، وَيَشْهَدُ لَهُ تَصْرِيفُهُ بِسْمِ دُلِ اسیمِ گردان، گردان مانے جرابا جرابا جرابو جرابا، یہ گردان میں تو تمہارے ذہن میں دیکھو لگی سی نا مستق من ہو، ارے مستق جو تو الفاظ آسی اسیمِ میں جو گردان آسی مانے تار بوزن تار مفراد تار زمار زمانوں کا حال جمع تو اس کی یہ گلاتا گردان بلا ہے، اسی میں گردان فیلر گردان پیرار سا بہت پر سا، اسی میں گردان بلے کی اسی کا مفرد ہونا جمع ہونا زمانوں کا حال جمع ہونا تو اس کی ہونا یہ گلے رہے کی بلا ہے گردان بلا ہے تک ویش حدو لہو تصریق ہو، اور بسرین کے قول کا دولی شہادت منی اکنے دولی تصیب ہو، یعنی اسم کا گردانے ہیں علا آسما ایک آسامی دو سمان تین سامائی تو چار اور ماجیو سمان এই পাশটা গর্দান ইসমের। বলে যে আল আসমাউ ইসমের জমলকে আসমাউ, যদি ইসলিমদের জবাব দেওয়ার জন্য বলতেছে তাদের দলিল আনছে কুটিনকে, যদি সিংগুনের ফেঁকা হতো বিষ্ণুনের ফেঁকা হতো তাহলে তার জমাস্ত আওসামুন আসত, কিন্তু আওসামুন ইসমের জমা আসে না, ইসমের জমা আসে আসমাউন, অর্থাৎ আলিফের জমা, আর আলিফের জমার পরে ওয়াও ছিল বা ইয়া ছিল, আলিফের জমার পরে ওয়াও ইয়া অক্ষরে হামজা দ্বারা পরিবর্তন হইয়া যায়। আর ফির কিন্তু তার হোক বিষ্ণু তার তার জমা হইলে আওসামুন হইত, আওসামুন হইত আসামি ইয়ে জমামুন তাহার জুমু হয় মাসার বিদ্যুতি উদ্যান পাবে, যদি না আর মেশাল হইত তা আওয়াজ সিমু হইত, কি হইত তার জমা আওয়াজ সিমু হইত, কিন্তু আওয়াজ সিমু তার জমামুন তাহার জুমু আসে না, আওয়া আসামি আসে। অসুমান কাতে হ্যাঁ সুমান আতা হয় কাতে হ্যাঁ, যদি হইত তাহলে অসমুন হইত সিংগুন হইত না, কাতে হ্যাঁ অসুমাইগু সুমাইগু আসে তোষকে দেখাইতেছে সুমাইগু শব্দটা, উসাইমুন হইত যদি মেশাল হইত তাহলে হুসাইমুন হুসাইমুন হইত, অথচ তার তোষকে হুসাইমুন আসে না সুমাইয়ুন আস। অসুমিয়া হুসিমাত হইত হুসিমাত হইত মধুলের সেটা ওয়াও দিয়া মাতাবে গেল সুমিয়া হইত না। অমাদিউ সুমান কাপুদান রোগাতুন ফিহি, বলে যে এই ইসিমের মধ্যে একটি রোগা উদানের কুলনে সুমান আসে, গুসমুন আসে না বরঞ্চ কি আসে সুমান আসে, তা উদান রোগাতুন ফিহি সুমানের ইস্তেমাল আসেনি কি ইসিমের মানার মধ্যে আসে শায়ের ওর খালেদ ইবনুল তাখতাজানি, খালেদ তাখতাজানি এক শায়ের হয় ও উনকে মাহবুব কি তারিফ করতে হুয়ে কাতে হ্যাঁ আল্লাহ আসমা কা সুমান মুবারাকান আসারাকাল্লাহ বিহি ইসারাকান, মুবারাকান ইসারাকান কাপ্তান اور اللہ تعالیٰ نے تیرا نام رکھا مبارک نام ہے جو سمان اللہ آسما کا آسمان ہے کاف مفعول آسمان غیر اللہ، اور اللہ تعالیٰ نے تیرا نام رکھا সুমান নাম মুবারাকান মুবারক নাম, হে মাহবুব তোমার নাম আল্লাহ পাক একটি মুবারক নাম রাখছে, আসারাকাল্লাহু আল্লাহ তাআলা নে তুসকো তোর জি দিয়া ইস নাম কে জরিয়া তোর জি দেনে কর বহুত তোর জি দিয়া সকলের উপরে প্রাধান্য দিছে তোমাকে নামের মধ্য, যেমন তোমার জাতকে আল্লাহ পাক সমস্ত মানুষের উপরে প্রাধান্য দিছে এইরকম ভাবে তোমার নাম তার মধ্যে আল্লাহ পাক সকলের উপরে তোমাকে প্রাধান্য দান করছে। এত কিছু এখানে মাকসাদ না, মাকসাদ হলো সুমানের ইস্তেমাল দেখানো, সুমানের ইস্তেমাল দেখানো, আল্লাহু আসমা কা সুমান মুবারাকান آثرک اللہ بھی ایسارک و قلب بعید غیر مطلب یہ بسرین کا دور ہے تین کے اشکال کا تین نے بسرین پر اشکال کیا کہ تم نے جتنے استدلال پیش کیا ان سب کے اندر قرب ہے آسما کے اندر قرب ہے آسامی کے اندر قرب ہے سمیون کے اندر قرب ہے سمیتو کے اندر قرب ہے کہتے ہیں یعنی قرب سنگا قلب مکانی یہ تو تمہارے کو جا سکتی چلو پرس قلب مکانی قلب مکانی کس کا دے ایک حرف کو دوسرے حرف کی جگہ میں رکھ دینا لام کلمہ کو خا کلمہ میں رکھنا خا کلمہ کو عین کلمہ میں رکھ دینا یا تو عین کو لام میں رکھ دینا لام کو خا کلمہ عین کلمہ میں رکھ دینا یہ قلب مکانی ہے مکان کے اعتبار سے جگہ کے اعتبار سے بدل دینا ہے بولے جو تمہارے مثال ٹھیک ہے কিন্তু এগুলি কলবে মকানি হওয়ার কারণে অন্য লেহাজা ইয়ে মেসালে ওয়াবিহি হায় কাতে আসমা আসমি কিয়া থা আও সামুন থা আও সামুন থা তাহলে ওয়াবটা ছিল ফা কলেমা সিন ছিল আইন কলেমা মিম আসিল লাম কলেমা এখন ওয়াওটাকে নিয়ে গেছে আলিফে জামাত পরে ওয়াও হলো ফা কলেমা নিয়ে গেছে লাম কলেমার মধ্যে ওয়াওটা লাম আসলে কি ছিল আওসামুন আসিল আওসামুনের থেকে কি করলো আসমা গুণ করল তারপরে ওয়াও অর্থ হয়েছে আলিফে জমাকে বাদ এই জন্য ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করছে তার জমা আসমাও নাসার কারণে তোমরা বলতে পারবে না যে এটা নাকেস বরঞ্চ আমরা যেটা বলছি কি মেসাল ওইটাই ঠিক আছে আর বাক্তা ইসমে কলবে মকাহিন হোকা কলবে মকাহিন بسرین کہتے ہیں القلب بعید عن القیاس غیر مطرد کہتے ہیں قلب پر یہ خلاف قیاس ہے اصل کا خلاف ہے اصل ہے اپنے اپنے حرف کو اپنے اپنے جگہ پر رکھنا قلب بعید عن غیر مطرد یہ اتنا کثیر نہیں ہے اتنا عام نہیں ہے کہ ایک لفظ کے اندر قلب ہونے سے اس کے تمام لفظوں کے اندر قلب ہو جائے تو ایک شبد مجھے قلب ہوتے والے کیونکہ ایک شبد مجھے قلب مکانی ہوار کرنے تار جتا شبد آسے سب کو مجھے قلب مکانی ہوگو یہ رقم کنا ہے غیر مختار دی تاکہ یہ کثیر استعمال نہیں ہے بلکہ یہ خلاف قیاس ہے اور قلب بعید عن غیر مطرد آسمان مدد قلب مکانی ہوار کرنے آسامیون مدد ہوئی گو سمیون مدد ہوئی گو سمیاتر مدد ہوئی گو اسیمیر مدد ہوئی گو ایک تو قصیر الاستعمال نا یہ شاد ہے غیر مطرد یہ شاد ہے کنو کنو جگر مدد کنو کنو شبد مدد قلب مکانی ہوئی پالی কিন্তু একটার মধ্যে কলবে মোকানি হবে তার যত শব্দ আছে সবগুলির মধ্যে কলবে মোকানি হবে ইয়ে সাজ হায় আর ইয়ে ক্যাশনের বৈধ হায় ইয়ে জবাব দেওয়া যায় ফের বিশ্লেষণ করতে হ্যাঁ ইসকা মুস্তাকমিল হুম সুমুগুন হায় ও এস্তকাকুহু আর ইসিম মুস্তাক হতা হায় সুমুগুন সে কেন সুমুগুন কা মানা হয় রফাত লিআন্নাহু রফাতুন লিল মুসাম্মা ওয়া শিয়ারুন লাহু ইসলিয়ে কি ইয়ে মুসাম্মা কে লিয়ে বুলন্দি হায় নামের দ্বারাই মুসাম্মা উল্লেখযোগ্য হয়, ওইটা রয়েছে কোনো খবরও নাই, কিন্তু যখন তার নাম লইবা তখন তার একটা আহমিয়ত হবে। কাজে নাম ছাড়া মুসাম্মার কোনো দাম নাই, তাই না? নামেই মুসাম্মাকে কি করে বলন্দ করে থাকে। কত ছাত্র আছে কেউ তাকে চিনো না, কিন্তু যখন তার নাম লওয়া হয় তখন চিন্তা ভাবনা করে তাকে পাওয়া যায়। কাজে তাকে বলন্দ করলো কিসে? নামে। এখানে তো কাজী বাইজুরি এটা বলছে, দ্বিতীয়ত বলন্দ কি হিসাবে আরেক হিসাবে হইতে পারে সেটা কাজী বাইজুরি এখানে বলেন, সেটা অন্য কিতাবের মধ্যে তোমরা করে আসছো। ইসিম মুসনাদ মুস্তান এলাই গুণও হচ্ছে তাহার ফের সেরে মুস্তাদ হতায় মুস্তান এলাই নেই, ফরক না মুস্তাদ হয় না মুস্তাদ এলাই হয়, লেহাজা ইসিম তার কাসিমুম পর ইহাই বলন্দ হয়, ও দোনো কা মুস্তাহেক কি মুস্তাদ মুস্তাদ এলাই দোনো হো সকতে হ্যায়, লেকিন উনকা জো আওর কিসিম হ্যায় কালিমা কা ও এক তো কিসি কা মুস্তাহেক নেই আওর এক আধা কা মুস্তাহেক হ্যায়, এস এতেবার সে ভি ইসিম হ্যায় না বলন্দ হয়। আওর রাফাতুন লিল মুস্তাহেক ও শিয়ারুন লাহু, আওর ইমতিয়াজ করনে ওয়ালা হয় উসকো নামের মাধ্যমে মুসাম্মা মুমতাজ হয়ে থাকে। এটা কেবি তাহলে বোঝা গেলো এটা কিতাব না, এটা কিতাব তাহলে বোঝা গেলো এটা কি না কেবিল না, তাহলে নামের দ্বারা মুসাম্মা কি হয়ে থাকে? এমতিয়াজ হয়ে থাকে। ওয়ামিনা সীমাতে এই কুফিনদের মাঝহাব বয়ান করতেছে, তারা বলতেছে কাটিয়ে সীমাতুন সে হয় তো কই আইল তো না, মেশাল তো আইল না, সীমাতুন না বলেছে। ওয়ামিনা সীমাতে ইন্দাল কুফিয়ে আও কুফিনকে নজদিক ইসিম মোস্তা খাই খেসে সীমাত সে। এতক্ষণ বলে আসলো অসমুনের থেকে মোস্তা ঠিকই আছে, অসামাইয়াসিমু সীমাতা অসামাইয়াসিমু সীমাতা তার মূল মূল বহুত পর্ব ওয়াদাই আইলু এদাতা অজানা ইয়াদিনু জেনাতা, তাই না? তাহলে অসামাইয়াসিমু শ্যামাতা ওয়াও আছে যার ভিতর মাছ ধরার কারণে ওয়াওটা নাই, তাই না? তার ওজন কি হয় অজানা ইয়াদিনু জেনাতা ওয়াদাই আইলু এদাতা ইসিটা অসামাইয়াসিমু শ্যামাতা কুকিনকে নজদিক শ্যামা থাকে। ও আসলুহু ভীষ্মন তাদের নজদিক ইসম ইসিল ভীষ্মন ছিল, বুঝি খাতিল ওয়াউ ওয়াউকে হজব করে দেওয়া হয়েছে। বিজাত আনহা হামজাতুল ওয়াসলে আর তার এওয়াজে হামজা ওয়াসল আনা হয়েছে। লিয়া কুল্লা এলালুহু তাকে তালিল কম হো যায়, তাকে তালিল কম হো যায়, কেন আই বেশি তোমরা যেভাবে বলতেছ তাতে তারা তালিল কাসরত হয়ে যেতেছে। ইল্লতে এলাল আচ্ছা হয় কাসরতে এলাল সে, আমরা যেভাবে বলতেছি মেসাল মুরাদ নিয়া তাহলে তালিল কম ওকে হজর করে তার এবার হামদার সব নিয়ে আসে, আর তোমরা যেভাবে তাল এসেম বলতাছ শেষ দিক দিয়া ওয়াওকে হজব করা শুরু দিয়া সাকিম করা, তারপরে আবার এই শুরু সাকিম করা যায় না এই জন্য হামজা আসলটা আনা, অনেকগুলি তালিল হয়ে গেল না। আজ এই কিল্লতে এলাল আচ্ছা হায় কাসরতে এলাল সে লিয়া কুল্লা এলাল রুদা বিশ্রিম কি তরফ সে উনকি ইস দলিল কো রদ করতে হ্যান্নার হামজাতা লাম টু হাজ দা খেলা তুম আলামা হুজিফা সদরুহুটি কালামিহীন, তার রদ দিয়া গিয়া ইস তোর পর কে হামজা মারুফ আউর মসুল নেই হয় দাখেল হুনা উপর উচ্চিসকে জেসকে শুরু কো হজব কর দিয়া গিয়া উনকে কালামে। আওয়াজে আসতে পারে কিন্তু হজব হয়ে আসতে পারে, সাতদিন কালামে আরবের মধ্যে এইটা সাত ও নাদের নাই এরকম ঠিক কালামিহি। তারা কি করে? শেষ দিক দিয়া হজব করে, শুরু দিক দিয়া আর সাকিন করে, এইটা হলো কালামে আরবের আদব। কিন্তু তুমি যেটা বলতাছ এটা কালামে আরবের এস্তেমালের খেলাফ বলতাছ, কালামে আরবের এস্তেমালের খেলাফ বলতাছ। কালামে আরবের মধ্যে এস্তেমাল কি? শেষ দিক দিয়া হজব করা, শুরু দিয়া সাকিন করা। তারপরে শুরু সাকিন করা যায় না, তারা মোতাহাদাতের মাধ্যমে পরে আগে শূন্য আসলা, এই জন্য হামজায় অসর আনার। তাহলে এইটা হলো আহলে আরবের কানুন। আর তুমি যেটা বলছো তো কানুনের খেলাফ বলতাছ। লেহাজা কাসরতে তারিখ আওলা হায় খেলাফে আসল সে, খেলাফে আসল সে। তোমরা যে উসুলের এই খেলাফ, কালামে আরবের এই খেলাফ, লেহাজা কালামে আরবের খেলাফ করা যাবে না। বরঞ্চ তালিল যদি একটু বেশি হয় কোনো আপত্তি নাই, আসলের কি আছে মোয়াফেক আছে। আর তোমরা যেভাবে বলতেছ আসলের কি হয়ে যেতেছে মোখালেফ হয়ে যেতেছে। রুদ্দা বিয়ান্নাল হামজাতা লাম টু হাদ লাম টু সাদ মারুফ আর মসুর নিয়ে ডাকেল গুনার উপর উচিতকে যেসকা শুরু হজব হয়ে যায় কালামে আরব নেই। অমিন লোকাতিহি সিমুন ও সুমুন কাতি ইসমুনকে আউর দু লোকাত বয়ান কর রায় হি। আসল মে ইসিম কে আন্দর পাঁচ লোকাত হয়। এক লোকাত ইসমুন, দুসরা লোকাত হয় উসমুন, তেসরা লোকাত হয় সিমুন, চৌথা লোকাত হয় সুমুন, আর পাঁচরা লোকাত হয় সুমান। কাজি ইয়ে পাঁচ লোকাত হয় ইসিম কে আন্দর। এখানে কাজী বাই যাবি দুই লোকাত লেখলো, আগে এক লেখা লোকাত লেখছে ইসমুন, এখানে উসমুন কাহানি। কাজি ইসমুন উসমুন সিমুন সুমুন সুমান। কাজে এই সমস্ত লোকাত কি ইস্তেমালে হয়? কালামে আরবের মধ্যে ইস্তেমাল আছে। সাহেবদের কোন মোতাবার যত ভাষা তারা ফেল করছে, কবিরা সাহিত্যিকরা ওটা অনুসরণ অনুকরণ আমরা বলে করে থাকি। কাজে কালা সাহেব নে কাহা বিসমিল্লাহ বিসমিল্লাহ জি ফিকুলে সুরাতিন সুমু। কাজে হ্যাঁ জেসা কে শায়র কাহতে হ্যাঁ উস জাত কি কসম ফি কুল সুরাতিন সিমুন জিসকা নাম এই যে সুমুহু আই ইসমুহু হার সুরা কে আন্দর হয়। কাহতে হ্যাঁ শুরু করতা হো মাই উস জাত কে নাম সে জিসকা নাম সুমুহু, জিসকা নাম হার সুরা কে আন্দর হয়। প্রত্যেকটা সুরার ভিতরে আল্লাহ পাকের নাম আছে, বিশেষ সুরা বিসমিল্লাহর মধ্যে তো আল্লাহর নাম আছে, তাই না? প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লাহ আছে না, সুরা তওবা ছাড়া। কাহতে হ্যাঁ শুরু করতা হো মাই উস জাত কে নাম সে জিস জাত কা নাম হার সুরা কে আন্দর হয় বা হার সুরে কে শুরু মে হয়। লীলাক্ষরে কুল লীলাক্ষরে হুকমুল কুল এক সুরার মধ্যে না ভাব, একশো চোদ্দটা সুরার মধ্যে থেকে একটা সুরা তো কম, কাহাতে একশো তেরোটা সুরার মধ্যে যেহেতু আল্লাহর নাম শুরুতে আছে ওই জাতের নাম নিয়ে আমি শুরু করতেছি। এখানে এত কিছু না কথা হইল সুমুহুর এস্তেমাল আছে, এস্তেমাল আছে।